উচ্চ মাধ্যমিক ব্যবসায় নীতি ও প্রয়োগ দ্বিতীয় পত্র ব্যাংকিং ও বিমা মোহাম্মদ খালেকুজ্জামান পৃষ্ঠা 260 অষ্টম অধ্যায় এর প্রথম অংশের পর থেকে দ্বিতীয় অংশ চেক 8.9 বাহক চেক বেয়ারার চেক যে চেকের টাকা চাইবা মাত্র ব্যাংক এর বাহককে প্রদান করে তাকে বাহক চেক বলে। এই চেক সহজে চেনার উপায় হলো এখানে প্রাপকের নাম লেখার স্থানে স্থানের সামনে অথবা বাহককে শব্দদ্বয় লেখা থাকে। এরূপ শব্দদ্বয়ের পূর্বে প্রাপকের নাম লিখতে হয়, কিন্তু প্রাপকের নাম যাই থাকুক না কেন কাউন্টারে চেক উপস্থাপনকারীকে কোনোরূপ সন্দেহের কারণ লক্ষ্য করা না গেলে ব্যাংক টাকা দিতে বাধ্য থাকে। যখন প্রাপকের নামের স্থানে নিজের সেলফ লেখা থাকে তখন চেকদাতাকে প্রাপক বলে বিবেচনা করা হয়। প্যারা, বাহকের চেক হারিয়ে গেলে যে কেউ তা ভাঙানোর জন্য ব্যাংকে হাজির করতে পারে, তাই এরূপ চেক কম নিরাপদ। তাই এই ধরনের চেকের বাহককে দেখে বা তার কথাবার্তায় ব্যাংকের কোনো সন্দেহ হলে ব্যাংক উক্ত চেকের টাকা পরিশোধ স্থগিত রাখতে পারে। এজন্য সাধারণভাবে হঠাৎ কোনো বড় পরিমাণ অঙ্কের এরূপ চেক উপস্থাপিত হলে ব্যাংক কর্তৃপক্ষ চেকের যথার্থতার বিষয়টি চেকদাতার নিকট থেকে জেনে নেওয়ার চেষ্টা করে। অবশ্যই এরূপ চেকে অতিরিক্ত নিরাপত্তা বিধানের জন্য সহজেই দাগ কাটা যায়। বাহক চেকের বৈশিষ্ট্য 1. বাহক চেকে প্রথমে প্রাপকের নাম লেখার জন্য নির্দিষ্ট স্থানের শেষে অথবা বাহকে শব্দদ্বয় লিখিত থাকে। 2. প্রাপকের নামের জন্য নির্দিষ্ট শূন্যস্থানে প্রাপকের নাম লিখতে হয়, নতুবা নিজ কথাটি লিখে দিলেও চলে। 3. এ চেকে প্রাপকের নাম লেখা না থাকলেও তা উপস্থাপিত হওয়ার পর ব্যাংক টাকা পরিশোধ করতে পারে। 4. এ প্রকার চেক ব্যাংকে উপস্থাপিত করার পর আইনানুগ কোনো কারণ না থাকলে ব্যাংক তার টাকা পরিশোধ করতে বাধ্য থাকে। 5. বাহক চেক সত্তান্তরিত করার জন্য কোনো লিখিত অনুমোদনের প্রয়োজন হয় না, শুধুমাত্র হাত বদলের দ্বারাই সত্তান্তরিত হয়ে যায়। দন্ত্যস্বয়বফলা তয়বফলা আকার নয়তো রহিষ্কৃত সত্তান্তরিত। 6. বাহক চেকের আদেষ্টা বা প্রাপক বা এর সংশ্লিষ্ট যে কোনো পক্ষই যে কোনো সময়ে তাকে রেখাঙ্কিত চেকে পরিণত করতে পারে, তবে একবার রেখাঙ্কিত হয়ে গেলে তাকে আবার বাহক চেকে পরিণত করতে হলে আদেষ্টার দস্তখতের প্রয়োজন হয়। নমুনার জন্য 6.8 প্রদত্ত নমুনা দ্রষ্টব্য। ৮.১০ হুকুম চেক অর্ডার চেক। যে চেকে প্রাপকের নামের পরে অথবা আদেশ অনুসারে অর্ডার কথাটি লিখিত থাকে তাকে আদেশ চেক বলে। আদেশ চেকের উপর প্রাপকের কলামে যার নাম লিখিত থাকে ব্যাংক শুধুমাত্র তাকে বা তার লিখিত অনুমোদন ক্রমে অন্য ব্যক্তিকে টাকা দিতে বাধ্য থাকে। উক্ত চেকের টাকা গ্রহণ করার আগে প্রাপককে ব্যাংকের নিকট গ্রহণযোগ্য পরিচিতি প্রদান করতে হয়। সাধারণত 3 শ্রেণীর ব্যক্তিকে পরিচিতি প্রদানের ক্ষেত্রে যোগ্য বিবেচিত হয়, ক ব্যাংকের কোনো গ্রাহক, খ ব্যাংক কর্মচারী এবং গ এলাকার কোনো বিশিষ্ট ব্যক্তি। প্রাপকের সই শনাক্ত করে এই পরিচিতি প্রদান করা হয়। আদেশ চেক হস্তান্তর করতে হলে চেকের পিছনে হস্তান্তর গ্রহীতার নাম লিখে প্রাপককে সই করতে হয়। তারা হস্তান্তরযোগ্য দলিল আইনের 14 নং ধারা অনুযায়ী আদেশ চেক শুধুমাত্র 1 অনুমোদন ইন্ডোর্সমেন্ট, 2 অর্পণের মাধ্যমে ডেলিভারি হস্তান্তর করা যায়। সেক্ষেত্রে সত্যগ্রহিতার পরিচিতি গ্রহণ করার পর চেকটি পরিশোধিত হয়। দাগবিহীন আদেশ চেক সত্যান্তর গ্রহিতা ইন্ডোর্সি ভাঙ্গানোর জন্য ব্যাংকে হাজির করলে ব্যাংককে সাবধানতার সাথে দেখতে হবে যে সত্যান্তর নিয়মিত রেগুলার কিনা। হুকুম চেকের বৈশিষ্ট্য 1. আদেশ চেকে প্রাপকের নামের পরে অথবা আদেশ অনুসারে অর্ডার শব্দদ্বয় লেখা থাকে। 2. চেকের ওপর যার নাম লিখিত থাকে ব্যাংক শুধু তাকেই টাকা দিতে বাধ্য থাকে। 3. এই চেক যথা নিয়মে অনুমোদন বা পৃষ্ঠাঙ্কনের মাধ্যমে হস্তান্তর করা যায়। 4. এই চেক স্বতন্ত্রিত হওয়ার পর তা ব্যাংকে হাজির করা হলে টাকা পরিশোধ করার পূর্বে ব্যাংকের দেখতে হয় যে স্বতন্ত্র নিয়মিত কিনা। 5. এই চেককে বাহক থেকে রূপান্তরিত করতে হলে চেকের পিছনে আদেষ্টার দস্তখতের প্রয়োজন হয়। 6. হুকুম চেক বাহক চেক অপেক্ষা অধিকতর নিরাপদ। অর্থাৎ এই ধরনের চেকে দাগ কেটে দাগ কাটা চেকে পরিণত করা যায়। আট দশমিক এগারো, বাহক চেক ও হুকুম চেকের মধ্যে পার্থক্য, ডিফারেন্সেস বিটুইন বেয়ারার চেক অ্যান্ড অর্ডার চেক। বাহক চেক ও হুকুম চেক উভয় আমানতকারী কর্তৃক লিখিত ও স্বাক্ষরিত ব্যাংকের অপর চাহিদা মাত্র অর্থ প্রদানের শর্তহীন নির্দেশনামা। বিভিন্ন ক্ষেত্রে উভয়ের মধ্যে মিল লক্ষ্য করা গেল, যে সকল ক্ষেত্রে পার্থক্য দৃষ্ট হয় তা নিম্নরূপ। এখানে তিনটা কলাম করা হয়েছে, প্রথম কলামের পার্থক্যের বিষয়, দ্বিতীয় কলামের বাহক চেক, তৃতীয় কলাম হলো হুকুম চেক। পার্থক্যের বিষয়, এক, সংজ্ঞা, বাহক চেক, যে চেকে প্রাপকের নাম উল্লেখের স্থানের শেষে কে অথবা বাহককে শব্দ দিয়ে লেখা থাকে তাকে বাহক চেক বলে। হুকুম চেক, যে চেকে এরূপ স্থানে কে অথবা আদেশ অনুসারে লেখা হয় তাই হুকুম চেক। পার্থক্যের বিষয় দুই, প্রাপকের নাম, এরূপ চেকে প্রাপকের নাম উল্লেখ আবশ্যক নয়, হুকুম চেকের ক্ষেত্রে প্রাপকের নাম উল্লেখ করা আবশ্যক। তিন, অর্থ সংগ্রহ, যে কেউ ব্যাংকে বাহক চেক উপস্থাপন করে এর অর্থ সংগ্রহ করতে পারে। হুকুম চেক প্রাপক বা এর অনুমোদন বলে প্রাপক কোনো ব্যক্তি শুধুমাত্র ব্যাংকে উপস্থাপন করে এর অর্থ সংগ্রহ করতে পারে। চার, হস্তান্তর, বাহক চেক শুধুমাত্র অর্পণের মাধ্যমে হস্তান্তর করা যায়, হুকুম চেক শুধুমাত্র স্বাক্ষরযুক্ত অনুমোদনের মাধ্যমে হস্তান্তর করা যায়। পাঁচ, নিরাপত্তা, যে কেউ ব্যাংকে উপস্থাপন করে বাহক চেকের অর্থ সংগ্রহ করতে পারে, বিধায় এ চেক কম নিরাপদ, হুকুম চেক তুলনামূলকভাবে অধিক নিরাপদ। ছয়, রূপান্তর, বাহক চেকের যে কোনো অধিকারী বাহককে শব্দের স্থলে আদেশ অনুসারে লিখে একে হুকুম চেকে পরিণত করতে পারে, শুধুমাত্র প্রস্তুতকারী আদেশ অনুসারে শব্দের স্থলে বাহককে লিখে একে বাহকের চেকে পরিণত করতে পারে। সাত, ব্যাংকের সতর্কতা, বাহক চেকের অর্থ প্রদানের ক্ষেত্রে ব্যাংকে অধিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়, হুকুম চেকের অর্থ প্রদানের ব্যাংকে প্রাপকের যথার্থতা সম্পর্কে সতর্ক হলেই চলে। আট, কার্যক্ষেত্র, কম পরিমাণ টাকা উত্তোলনের জন্য বাহক চেক বেশি ব্যবহৃত হয়, অধিক অঙ্কের টাকার লেনদেনের জন্য সাধারণত হুকুম চেক ব্যবহৃত হয়। উপসংহারে বলা যায়, অর্থ উত্তোলন ও স্থানান্তর সহজ হওয়ার কারণে কিছু সীমাবদ্ধতা থাকার পরও বাহকের চেক সমাজে অধিক জনপ্রিয়, যে ক্ষেত্রে হুকুম চেক সীমিত ক্ষেত্রে ব্যবহৃত হয়। অবশ্য বাহক চেকে দাগ কাটার সহজ সুযোগ থাকার কারণেও হুকুম চেকের ব্যবহার খুবই হ্রাস পেয়েছে। আট দশমিক বারো, চেক ও বিনিময় বিলের মধ্যে পার্থক্য, ডিফারেন্সেস বিটুইন চেক অ্যান্ড বিল অফ এক্সচেঞ্জ। বিনিময় বিল এবং চেক উভয়ই লিখিত হস্তান্তরযোগ্য ঋণের দলিল, উভয়ই লিখিত, প্রস্তুতকারক কর্তৃক স্বাক্ষরিত ও নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য শর্তহীন নির্দেশ। যদিও উভয়ের মধ্যে হস্তান্তরযোগ্য দলিলের অনেক বৈশিষ্ট্য ও সামঞ্জস্য লক্ষ্য করা যায়, তথাপি উভয়ের মধ্যে নিম্নোক্ত পার্থক্য সমূহ বিদ্যমান। এখানে তিনটি কলাম করা আছে, প্রথম কলামের পার্থক্যের বিষয়, দ্বিতীয় কলামের বিনিময় বিল, তৃতীয় কলামের চেক। পার্থক্যের বিষয়, এক, প্রস্তুতকারক, বিনিময় বিল, সাধারণত পাওনাদার কর্তৃক বিনিময় বিল প্রস্তুত করা হয়ে থাকে, চেক, আমানতকারী কর্তৃক ব্যাংকের উপর চেক প্রস্তুত করা হয়। দুই, আদিষ্ট, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিনিময় বিলের আদিষ্ট হতে পারে, চেকের ক্ষেত্রে কেবলমাত্র ব্যাংকই আদিষ্ট হতে পারে। তিন, স্বীকৃতি, এটি আদিষ্ট কর্তৃক স্বীকৃত হতে হয়, চেকের ক্ষেত্রে কোনোরূপ স্বীকৃতির প্রয়োজন পড়ে না। চার, পক্ষ, এতে সাধারণত চারটি পক্ষ থাকে, যথা আদেষ্টা, আদিষ্ট, প্রাপক ও স্বীকৃতিকারী। চেকে সাধারণত তিনটি পক্ষ থাকে, যথা আদেষ্টা, আদিষ্ট বা ব্যাংক ও প্রাপক। পাঁচ, আইনসম্মত দলিল রূপান্তর, বিনিময় বিল আদিষ্ট কর্তৃক স্বীকৃতির পরে আইনসম্মত দলিল রূপান্তরিত লাভ করে, রূপ লাভ করে। আমানতকারী আমানতকারী কর্তৃক চেক কাটার পরেই এটি আইনসম্মত দলিলে পরিণত হয়। ৬ স্বাক্ষর। বিলে আদেষ্টা ও আদিষ্ট উভয়েরই স্বাক্ষর থাকতে হয়, শুধুমাত্র আমানতকারী স্বাক্ষর ক্ষেত্রে থাকলেই চলে। ৭ কাগজের ব্যবহার। যে কোনো সাদা কাগজের বিনিময়ে বিল প্রস্তুত করা যায়। চেক শুধুমাত্র ব্যাংক কর্তৃক সরবরাহকৃত ছাপানো ফর্মে প্রস্তুত করা হয়। ৮ স্ট্যাম্পের ব্যবহার। এক্ষেত্রে নির্দিষ্ট মূল্যের স্ট্যাম্প ব্যবহার করতে হয়, চেকে অনুরূপ স্ট্যাম্প লাগানোর প্রয়োজন পড়ে না। ৯ হস্তান্তর। সাধারণত এটি অনুমোদনের দ্বারা হস্তান্তরযোগ্য। হুকুম চেক অনুমোদনের দ্বারা হস্তান্তরযোগ্য হলেও বাহক চেক অনুমোদন ছাড়াই হস্তান্তরযোগ্য। ১০ পরিশোধের সময়। বিনিময় বিল নির্দিষ্ট তারিখ পরে বা চাহিবা মাত্র পরিশোধ। চেকের টাকা সর্বদাই চাহিবা মাত্র পরিশোধ। ১১ বাট্টাকরণ। এটি বাট্টাকরণ বা পুনঃবাট্টাকরণ করা যায়, চেক কখনো বাট্টাকরণ করা যায় না। ১২ প্রস্তুতকরণ। বিনিময় বিল এক বা একাধিক প্রস্থেও তৈরি করা যায়, চেক মাত্র এক প্রস্থে তৈরি করা হয় পরে করা হয়। ১৩ অর্থ পরিশোধের বাধ্যবাধকতা। স্বীকৃতিকারী বিলের টাকা পরিশোধে সকল সময়ই বাধ্য, ব্যাংকে সকল ক্ষেত্রে চেকের অর্থ প্রদানে বাধ্য করা যায় না। ১৪ পরিশোধ পদ্ধতি। দলিলে থাকলে এর অর্থ কিস্তিতেও পরিশোধ করা যেতে পারে, চেকের অর্থ কিস্তিতে পরিশোধ করা যায় না। ১৫ প্রয়োজন বোধে ভারী। বিলের দেনা পাওনা পরিশোধের নিমিত্তে কোনো সম্ভাব্য সমস্যা বিবেচনায় প্রয়োজন বোধে রেফারি হিসেবে তৃতীয় কোনো ব্যক্তির নাম এতে অন্তর্ভুক্ত থাকতে পারে, চেকে রেফারির নাম উল্লেখ থাকার বিধান চেকের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ১৬ পারস্পরিক অর্থ সংস্থান। কোনো কোনো ক্ষেত্রে পারস্পরিক অর্থ সংস্থানের উদ্দেশ্যে বিনিময় বিল তৈরি করা হয়, পারস্পরিক অর্থ সংস্থানের উদ্দেশ্যে কখনোই চেক তৈরি করা হয় না। ১৭ অনুগ্রহের দিন। এক্ষেত্রে বিলের অর্থ পরিশোধের দিবস হতে পরবর্তী তিন দিন অনুগ্রহের দিন হিসেবে ধার্য হয়, এক্ষেত্রে এ ধরনের অনুগ্রহের দিনের নীতি প্রযোজ্য হয় না অর্থাৎ চেকের ক্ষেত্রে। ১৮ দাগ কাটার সুবিধা। বিনিময় বিলের দাগ কাটার মাধ্যমে বিলের তাৎপর্য কোনো পরিবর্তন ঘটে না, এক্ষেত্রে দাগ কাটার মাধ্যমে চেকের তাৎপর্য পরিবর্তন করা যায়। ১৯ নোটকরণ ও প্রতিবাদীকরণ। বিনিময় বিল অসম্মানিত হলে নোটকরণ ও প্রতিবাদকরণের প্রয়োজন পড়ে, চেক অমর্যাদাকৃত হলে এরূপ করার প্রয়োজন পড়ে না। ২০ ব্যবহারের কারণ। ক্রয় বিক্রয় হেতু উদ্ভূত দেনা পাওনা নিষ্পত্তির জন্য সাধারণত এটি ব্যবহার করা হয়, নগদ অর্থ লেনদেনের ঝামেলা এড়ানোর জন্য চেক ব্যবহার করা হয়। ২১ সর্বজন গ্রাহ্যতা। শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে এর ব্যবহার করা হয়, সকল পেশার মানুষই সর্বজনীনভাবে চেক ব্যবহার করে। ২২ কার্যক্ষেত্রে ব্যাপকতা। এর প্রচার ও কার্যক্ষেত্রে ব্যাপক, দেশের দেশে ও বিদেশে এটি প্রচলিত, এর কার্যক্ষেত্র সীমিত, সাধারণত দেশের মধ্যেই চেক প্রচলিত। উপরের পার্থক্যের প্যারা। উপরের পার্থক্যের আলোকে দেখা যায় উভয় হস্তান্তরযোগ্য দলিল হিসেবে বিবেচিত হলেও বৈশিষ্ট্য, কার্যকরণ, ব্যবহারগত ইত্যাদি দিকে উভয়ের মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। ১৩ চেক সম্পর্কিত প্রতারণা জালিয়াতির বিরুদ্ধে ব্যাংকের রক্ষা কবচ সমূহ। সেফগার্ডস আর প্রিকশনস অফ ব্যাংকার্স এগেইনস্ট ফ্রড এন্ড ফরজারি অফ চেক। চেকের জালিয়াতি ও প্রতারণা বলতে চেকের তারিখ, টাকার অঙ্ক, প্রাপকের নাম বা সই প্রভৃতি পরিবর্তন করে কিংবা আমানতকারীর সই জাল করে ব্যাংক হতে চেক ভাঙানোর প্রচেষ্টাকে বোঝানো হয়ে থাকে। চেকে এ ধরনের জালিয়াতি ও প্রতারণা রোধ করার জন্য ব্যাংক নিম্নোক্ত পদক্ষেপ সমূহ গ্রহণ করে। ১ আদেষ্টার স্বাক্ষর, সিগনেচার অফ ড্রয়ার। চেকে চেকদাতার বা আদেষ্টার স্বাক্ষর আছে কিনা প্রথমেই তা দেখা উচিত, চেকদাতার স্বাক্ষর না থাকলে সাথে সাথে চেক ফেরত দেওয়া বাঞ্ছনীয়। ২ স্বাক্ষরের তুলনা, কম্প্যারিজন অফ সিগনেচার। চেকে প্রদত্ত স্বাক্ষর ব্যাংকের রক্ষিত আমানতকারীর নমুনা স্বাক্ষরের সাথে অত্যন্ত সতর্কতার সাথে মিলানো উচিত, স্বাক্ষরের গরমিলযুক্ত চেক গ্রহণের অযোগ্য। ৩ তারিখের সঠিকতা, জেনুইননেস অফ ডেট, চেক ভবিষ্যতে দেয় কিনা অথবা তা মেয়াদ উত্তীর্ণ বা বাকি চেক কিনা তা দেখা ব্যাংকের কর্তব্য, এরূপ চেক মেনে নিলে তোর জন্য ব্যাংকে সম্পূর্ণ দায়ী থাকে। চেকে তারিখ লেখা হয়েছে কিনা তাও দেখা বাঞ্ছনীয়, তারিখবিহীন চেক ফেরত দেওয়া উচিত। আর চেকের পাতা পরীক্ষা, স্ক্রুটিনি অব চেক লিফ, ব্যাংক থেকে মক্কেলকে তার হিসাব নম্বর সহ চেক বই সরবরাহ করা হয়। ইস্যুকৃত বই থেকে চেক কাটা হয়েছে কিনা তা পরীক্ষা করা প্রয়োজন। চেকের পাতা ভিন্ন বইয়ের হলে যে হলে কোনো মতেই তা গ্রহণ করা উচিত নয়। 5. প্রাপকের সঠিকতা, জেনুইননেস অফ পেই, ব্যাংককে দেখতে হবে যে যার নিকট চেকের টাকা পরিশোধ করা হচ্ছে সেই লোক চেকের প্রকৃত প্রাপক বা ধারক কিনা। এতে যদি কোনো সন্দেহের কারণ লক্ষ্য করা যায় তবে ব্যাংক চেকের অর্থ পরিশোধ করবে কিনা করবে না পরিশোধ করবে না। 6. টাকার পরিমাণের সঠিকতা, অ্যাকিউরেসি অব অ্যামাউন্ট অব মানি, অঙ্কে ও কথায় টাকার পরিমাণে সঠিকভাবে লেখা হয়েছে কিনা তা ব্যাংকারকে পরীক্ষা করে দেখতে হবে। অঙ্কে ও কথার অর্থের পরিমাণের মধ্যে মিল না থাকলে চেক অবশ্যই প্রত্যাখ্যান করা উচিত। 7. উপযুক্ত তহবিল, সাফিসিয়েন্ট ফান্ড, চেকের টাকা পরিশোধ করার মতো প্রয়োজনীয় টাকা চেক দাতার হিসেবে আছে কিনা তা সতর্কতার সাথে পরীক্ষা করে দেখা উচিত। পর্যাপ্ত অর্থ জমা না থাকলে জমাতিরিক্ত ঋণের কোনো মঞ্জুরি পর্ব হতে দেয়া আছে কিনা তাও দেখা আবশ্যক। 8. চেকের শুদ্ধতা, অ্যাকিউরেসি হবে চেক, চেক ঠিকমতো লেখা হয়েছে কিনা তাও বিশেষভাবে পরীক্ষা করা প্রয়োজন। এই জন্য সকল কলামগুলো ঠিকমতো পূরণ করা হয়েছে কিনা, হস্তান্তর যথার্থ কিনা ইত্যাদি বিষয়গুলো দেখার প্রয়োজন পড়ে। 9. হিসাব নম্বর, অ্যাকাউন্ট নাম্বার, পৃষ্ঠা 212। 9. হিসাব নম্বর, অ্যাকাউন্ট নাম্বার, বর্তমানে গেলে প্রত্যেক ব্যাংক তার মক্কেলকে চেক সরবরাহের সময় এর পাতায় মক্কেলের হিসাব নম্বর লিপিবদ্ধ করে দেয়। এরূপ দেয়া না হলে মক্কেল তা লিখে নেয়, তাই চেক উপস্থাপিত হওয়ার পর পরপরই চেকে মক্কেলের হিসাব নম্বর যথার্থ কিনা তা দেখার প্রয়োজন পড়ে। 10. ব্যাংকের পরিচয়, আইডেন্টিফিকেশন অফ ব্যাংক, অনেক সময় চেকের প্রাপক ভুল করে এক শাখার চেক আরেক শাখায় উপস্থাপন করতে পারে, তাই চেক পাওয়ার পর ব্যাংক কর্মচারী দেখা উচিত চেকটি তাদের শাখার উপরেই কাটা কিনা। 11. চেক রদবদল, অল্টারেশন, চেকে কোনো প্রকার রদবদল বা পরিবর্তন লেখার উপর লেখা বা উপরই লিখে ওভার রাইটিং ইত্যাদি আছে কিনা তাও দেখা উচিত। পরিবর্তন থাকলে তার সাথে চেক দাতার স্বাক্ষর আছে কিনা এবং সেই স্বাক্ষর নমুনা স্বাক্ষরের অনুরূপ কিনা সেই সম্পর্কে নিশ্চিত হওয়া দরকার। 12. ছেঁড়া চেক, টর্ন চেক, ছেঁড়া চেকের টাকা পরিশোধ করা অনুচিত। উপস্থাপিত চেক ছেঁড়া থাকলে ব্যাংক তা প্রত্যাখ্যান করে। শুধু চেক ছেঁড়া নয়, তা দলানো মোচড়ানো হলেও ব্যাংক তা প্রত্যাখ্যান করতে পারে। 13. চেক দাতা সম্পর্কে তথ্যাদি, ইনফরমেশন অ্যাবাউট দ্য ড্রয়ার, চেক দাতা ইতিমধ্যে ইন্তেকাল করেছেন কিংবা পাগল হয়ে গেছেন কিংবা দেউলিয়া হিসেবে ঘোষিত হয়েছেন এমন কোনো নোটিশ ব্যাংকের নিকট আছে কিনা তা দেখা বাঞ্ছনীয়। কারণ উপরোক্ত যে কোনো নোটিশের জন্য চেক প্রত্যাখ্যানের যোগ্য হয়ে পড়ে। 14. চেক চুরি বা হারানো, স্টিলিং আর মিসিং, সাধারণত চেক চুরি কিংবা হারানো গেলে ব্যাংকে সে সম্পর্কে জানাতে হয়, এরূপ নোটিশের অস্তিত্ব আছে কিনা সে বিষয়ে ব্যাংকের ওয়াকিবহাল থাকা উচিত। 15. স্বতন্ত্রকরণ বা অনুমোদন, এন্ডোর্সিং, চেক হস্তান্তরিত হলে তার পৃষ্ঠ দেশে প্রাপকের সই আছে কিনা তা দেখা উচিত। আদেশ চেকের বেলায় এটা অবশ্যই দরকার, শুধু তাই নয় আদেশ চেকে প্রাপকের স্বাক্ষরের সাথে হস্তান্তর গ্রহীতার নাম আছে কিনা তাও দেখতে হয়। 16. রেখাঙ্কিত চেক, ক্রসড চেক, রেখাঙ্কিত চেকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। ব্যাংকে দেখা আবশ্যক যে সাধারণ রেখাঙ্কনের বেলায় প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে চেক হাজির করা হয়েছে কিনা। বিশেষ রেখাঙ্কনের ক্ষেত্রে চেকে উল্লিখিত ব্যাংকের মাধ্যমে চেক হাজির না করলে ব্যাংক তা গ্রহণ করে না। 17. কোর্টের নির্দেশ, অর্ডার অব দ্য কোর্ট, চেক পরিশোধ না করার জন্য কোর্টের কোনো প্রকার নির্দেশ আছে কি না সে সম্পর্কে অবগত হওয়া প্রয়োজন। অনেক সময় আদালত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাবে অর্থ প্রদানের নিষেধাজ্ঞা দিতে পারে বা হিসাব আটক করতে পারে, সেই ক্ষেত্রে চেকের অর্থ পরিশোধ করলে সেজন্য ব্যাংক দায়ী হয়। 18. আদেষ্টার নোটিশ, নোটিশ অব দ্য ড্রয়ার, কোনো কারণে চেক দাতা বা আদেষ্টা চেকের টাকা পরিশোধ না করার জন্য নির্দেশ দিলে ব্যাংকে তা মানতে হয়, অন্যথায় টাকা পরিশোধের জন্য ব্যাংকই দায়ী থাকে। প্যারা। উপরোল্লিখিত বিষয়গুলো অত্যন্ত সতর্কতার সাথে দেখার পর চেকের বা ধারক ও উপস্থাপিত চেক সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেই ব্যাংকের অর্থ প্রদান করা উচিত, অন্যথায় ব্যাংক ও মক্কেল উভয় ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়াও ব্যাংকের সুনাম এর দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, তাই উপরের বিষয়গুলোকে ব্যাংকের আত্মরক্ষার হাতিয়ার বা রক্ষা কবচ হিসেবে গণ্য করা হয়। ৮.১৪ চেকের হস্তান্তর বা অনুমোদন, নেগোসিয়েশন আর ইন্ডোর্সমেন্ট অব চেক। ইংরেজি ইন্ডোর্সমেন্ট শব্দটি ল্যাটিন ইন্ডোর্সাম INDORSAM শব্দ উদ্ভূত, যার অর্থ হলো পিছন, পিছে স্বাক্ষর করা, অর্থাৎ কারণ নিকট হস্তান্তরের উদ্দেশ্যে চেকের পিঠে স্বাক্ষর করাকে সাধারণভাবে চেকের অনুমোদন বলে। প্যারা, হস্তান্তরযোগ্য দলিল। আইন অনুযায়ী চেক এক ধরনের হস্তান্তরযোগ্য ঋণের দলিল, যা বৈধ অনুমোদনের দ্বারা একজনের নিকট থেকে অন্যজনের নিকট হস্তান্তর করা যায়। তবে এরূপ অনুমোদন অবশ্যই আইনানুগ হতে হয়। আমাদের দেশে বহাল হস্তান্তরযোগ্য দলিল আইন অনুসারে বৈধ অনুমোদনের ক্ষেত্রে নিম্নোক্ত নিয়ম প্রযুক্ত হয়। এক, বাহকে চেক শুধুমাত্র প্রদানের মাধ্যমে হস্তান্তর করা যায়, তবে হুকুম চেকে অবশ্যই উল্টো পিঠে বৈধ অধিকারীকে স্বাক্ষর দিতে হয়। ২, অনুমোদন অবশ্যই সম্পূর্ণ চেকের জন্য হতে হয়, আংশিক অনুমোদন পূর্ণ হস্তান্তর বুঝায় না। ৩, চেকে লিখিত অনুমোদনের ক্ষেত্রে অনুমোদন বলে প্রাপকের নাম ভুল লেখা হলেও এরূপ প্রাপক নিজ নাম স্বাক্ষর করে চেকের অর্থ উত্তোলন করতে পারে। ৪, চেকে একাধিক প্রাপকের নাম উল্লেখ থাকলে এবং চেকটি হুকুম চেক হলে অনুমোদনের ক্ষেত্রে সকল প্রাপকের স্বাক্ষর থাকতে হয়। অবশ্যই এরূপ ব্যক্তিদের মধ্যে আইনানুগ ক্ষমতা প্রাপ্ত কেউ থাকলে সে সকলের পক্ষে স্বাক্ষর করতে পারে। ৫, চেকে ২ বা ততোধিক অনুমোদন স্বাক্ষর থাকলে প্রতিটি ক্রমানুসারে পরপর ধরা হবে। ৬, দাগকাটা চেকে ২ দাগের মাঝে প্রাপকের হিসাব বা অ্যাকাউন্ট পেই অনলি শব্দের উল্লেখ থাকলে এরূপ চেক হস্তান্তর করা যায় না। অবশ্য আইনে সমস্যা না থাকলেও বাস্তবে আমাদের দেশে দাগ কাটা সকল চেকেই হস্তান্তর অযোগ্য বিবেচিত হয়। প্যারা, উপসংহারে বলা যায়, হস্তান্তরের উদ্দেশ্যে চেকের পিঠে বা এতৎসঙ্গে সংযুক্ত কাগজে কিছু লিখে বা না লিখে এর প্রাপক কর্তৃক সকল কার্যকে চেকের অনুমোদন বা হস্তান্তরকরণ বলে। এর ফলে নতুন প্রাপক পূর্ববর্তী প্রাপকের ন্যায় আইনগত অধিকার ভোগ করে। ৮.১৫ চেকের বিভিন্ন প্রকার অনুমোদন, ভেরিয়াস টাইপস অব ইন্ডোর্সমেন্ট অব এ চেক। এখানে লেখছে এন্ডোর্সমেন্ট, ENDORSEMENT, এন্ডোর্সমেন্ট। হস্তান্তরের উদ্দেশ্যে হুকুম চেকের উল্টো পিঠে বা এত সংলগ্ন কাগজে কিছু লিখে বা না লিখে স্বাক্ষর করাকে চেকের অনুমোদন বলে। এরূপ অনুমোদন নানান ধরনের হয়ে থাকে, নিম্নে তা উল্লেখ করা হলো। ১, সাধারণ বা ফাঁকা অনুমোদন, ব্ল্যাঙ্ক এন্ডোর্সমেন্ট। চেকের আদেশটা বা ধারক চেকের উল্টো পৃষ্ঠায় কিছু না লিখে হস্তান্তরের উদ্দেশ্যে শুধুমাত্র স্বাক্ষর করলে তাকে সাধারণ বা ফাঁকা অনুমোদন বলে। এরূপ অনুমোদনের ফলে যে কেউ ব্যাংক থেকে এরূপ চেকের অর্থ সংগ্রহ করতে পারে। এরূপ অনুমোদনের ফলে হুকুম চেক মূলত বাহক চেকে পরিণত হয়। ২, বিশেষ বা পূর্ণ অনুমোদন, স্পেশাল অর ফুল এন্ডোর্সমেন্ট। যখন অনুমোদনকারী চেকের পিঠে কাকে অনুমোদন করে হস্তান্তর করা হলো তার নাম উল্লেখপূর্বক স্বাক্ষর করে তাকে বিশেষ বা পূর্ণ অনুমোদন বলে। যদি চেকের প্রাপক চেকের পিঠে লিখে যে ... কে অথবা তার আদেশ অনুসারে দেও, তবে তাকে এ ধরনের অনুমোদন বলা হবে। ৩, সীমিত অনুমোদন, রেস্ট্রিক্টিভ এন্ডোর্সমেন্ট। এ ধরনের অনুমোদনের ফলে অনুমোদন বলে প্রাপক এর মালিকানা লাভ করলেও পুনরায় তা হস্তান্তর করতে পারে না, অর্থাৎ এক্ষেত্রে নতুন প্রাপকের হস্তান্তরের অধিকার সীমিত করা হয়। যদি প্রাপক ক চেকের চকচেকের পিঠে লিখে যে শুধুমাত্র খ কে প্রদান করুন, তবে তা এর উদাহরণ। ৪, শর্ত সাপেক্ষ অনুমোদন, কন্ডিশনাল এন্ডোর্সমেন্ট। চেকের অনুমোদনের সাথে কোনো ধরনের শর্ত আরোপ করা হলে তাকে শর্ত সাপেক্ষ অনুমোদন বলে। চেক এক ধরনের হস্তান্তরযোগ্য দলিল, তাই এটি অর্থ প্রদানের শর্তহীন নির্দেশ। বিলের ক্ষেত্রে শর্ত সাপেক্ষ স্বীকৃতি বিলের আদেশটা কর্তৃক গৃহীত হতে পারে, চেকের ক্ষেত্রেও তাই শর্ত সাপেক্ষ অনুমোদন গ্রহণযোগ্য। যেমন চেকের পিঠে ১ মে তারিখে লেখা হলে 15ই মে তারিখের পর প্রদান করুন, অথবা গুদামে মাল পৌঁছানোর নিশ্চিত খবর প্রাপ্তি সাপেক্ষে রহিমকে প্রদান করুন। ৮.১৬ চেকের অমর্যাদা বা প্রত্যাখ্যান বলতে কি বোঝায়? হোয়াট ইজ মিন্ট বাই দিস অনার অব চেক? চেক হলো আদিষ্ট কর্তৃক ব্যাংকের ওপর চাহিদা মাত্র অর্থ প্রদানের একটি শর্তহীন নির্দেশনামা। ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইন অনুযায়ী চেক ব্যাংকে উপস্থিত করা মাত্র কোনো প্রকার অনিয়ম না থাকলে ব্যাংক চেকের টাকা প্রদানে বাধ্য থাকে, কিন্তু আইনসঙ্গত কারণ লক্ষ্য করা গেলে সেক্ষেত্রে ব্যাংক চেকের অর্থ পরিশোধে অস্বীকৃতি জ্ঞাপন করতে পারে। ব্যাংক কর্তৃক চেকের অর্থ প্রদানের এরূপ অস্বীকৃতিকে চেকের অমর্যাদা বলে। অর্থাৎ চেকের অর্থ প্রদান না করে ব্যাংক কর্তৃক চেকটি ফেরত দেয়াকেই চেকের অসম্মান বলে। কিন্তু কোনো আইনসঙ্গত কারণ ছাড়া চেকের অর্থ প্রদানে ব্যাংক অস্বীকার করলে আইনত ব্যাংক দায়ী হয়। যে কোনো ব্যাংকে চেক অমর্যাদার কারণ সম্বলিত একটি ফর্ম ছাপানো থাকে। কোনো চেক অমর্যাদাকৃত হলে ওই ছাপানো ফর্মে বর্ণিত কারণে পাশে একটি টিক চিহ্ন প্রদান করে ব্যাংক। উক্ত ফর্ম চেক সহ চেকের ধারককে ফেরত দেয়। এর ফলে প্রাপক বা ধারক চেক অমর্যাদার কারণ সম্বন্ধে জানতে পারে। একটি উপযুক্ত চেকের কতগুলো অপরিহার্য শর্ত থাকে? এ সকল প্রধান শর্তগুলো হলো: ১. আদেষ্টার হিসাবে চেকে উল্লিখিত পর্যাপ্ত অর্থ থাকতে হবে। ২. চেকে আদেষ্টার স্বাক্ষর থাকতে হবে। ৩. ব্যাংকের রক্ষিত স্বাক্ষরের সাথে চেকে প্রদত্ত স্বাক্ষরের মিল থাকতে হবে। ৪. চেকে হিসাবের নম্বর সঠিকভাবে উল্লেখ করতে হবে। ৫. চেকে যথাযথ তারিখ থাকতে হবে, ইত্যাদি। পরিশেষে বলা যায়, চেক পরিশোধের শর্তসমূহের অনুপস্থিতিতে ব্যাংক চেকের অর্থ পরিশোধ করতে অসম্মতি প্রকাশ করলে তাকে চেক প্রত্যাখ্যান বা চেকের অমর্যাদাকরণ বলা হয়। চেক অমর্যাদাকৃত হলেও তার আইনগত গুরুত্ব বহাল থাকে, অর্থাৎ প্রাপকের পাওনা প্রমাণে তা আদালত কর্তৃক গৃহীত হয়। ৮.১৭ চেক অমর্যাদাকৃত বা প্রত্যাখ্যাত হওয়ার কারণ। রিজনস ফর ডিসঅনার অব চেক। আমানতকারী কর্তৃক কোনো চেক ব্যাংকে উপস্থাপিত হওয়ার পরে ব্যাংক উক্ত চেকের অর্থ পরিশোধ করতে অস্বীকৃতি জানালে তাকে চেক প্রত্যাখ্যান বলে। এক বা একাধিক ন্যায়সঙ্গত কারণে ব্যাংক চেক পরিশোধে অস্বীকৃতি জানাতে পারে। নিম্নে চেক অমর্যাদার কারণগুলো বর্ণনা করা হলো। ১. ব্যাংকে চেক লেখকের উপযুক্ত পরিমাণ অর্থ না থাকলে বা জমাতিরিক্ত ঋণের কোনো বন্দোবস্ত না থাকলে। ২. চেকে আদেষ্টার স্বাক্ষর না থাকলে। ৩. চেকে প্রদত্ত আদেষ্টার স্বাক্ষর অস্পষ্ট হলে। ৪. চেকে প্রদত্ত স্বাক্ষর এবং ব্যাংকের সংরক্ষিত স্বাক্ষর না মিললে। ৫. চেকের তারিখ না থাকলে। ৬. চেকের তারিখ অস্পষ্ট হলে। ৭. তারিখের উপর কাটাকাটি ওভাররাইটিং থাকলে এবং তথ্যে নমুনা স্বাক্ষর না দিলে। ৮. চেকে টাকার পরিমাণ উল্লেখ না থাকলে। ৯. চেকে টাকার পরিমাণ কথায় এবং অঙ্কে গরমিল থাকলে। ১০. টাকার অঙ্কে বা কথায় লিখনে ঘষা মাজা হলে। ১১. পূর্ব বা পর তারিখের চেক হলে। ১২. চেক বাসি হলে। ১৩. চেকে হিসাব নম্বর না থাকলে। ১৪. এক হিসাবে চেক অন্য হিসাবে ব্যবহার করলে। ১৫. অন্য ব্যাংকের বা শাখার চেক উত্থাপিত হলে। ১৬. চেকে কাটাকাটি থাকলে এবং নমুনা দস্তখত না দিলে। ১৭. চেকে অনুমোদনের প্রয়োজন হলে এবং তা না থাকলে। ১৮. হুকুম চেকে প্রাপকের নাম না থাকলে। ১৯. হুকুম চেকে হস্তান্তর আইনসিদ্ধ না হলে। ২০. চেকে আদেষ্টার সিলমোহর প্রয়োজন হলে এবং তা না থাকলে। ২১. চেক যথাসময়ে ব্যাংকে উপস্থাপন করা না হলে। ২২. শর্তযুক্ত অনুমোদনের ক্ষেত্রে শর্ত পূরণ না হলে। ২৩. দাগ কাটা চেক যথা নিয়মে উপস্থাপন করা না হলে। ২৪. চেক ছেঁড়া বা অস্পষ্ট হলে। ২৫. আমানতকারীর ব্যাংকে গচ্ছিত অর্থের উপর ব্যাংকের কোনো পূর্ব শর্ত থাকলে। ২৬. ব্যাংকে একাধিক ব্যক্তির নামে যৌথ হিসাবের ক্ষেত্রে সকল আমানতকারী বা যারা জীবিত আছে তাদের সকলের স্বাক্ষর না থাকলে। ২৭. চেক লেখক কোনো নির্দিষ্ট চেকের টাকা প্রদানে নিষেধাজ্ঞামূলক বিজ্ঞপ্তি দিলে। ২৮. চেক লেখার পর চেক লেখকের মৃত্যু বা দেউলিয়াত্বের নোটিশ ব্যাংক পেলে 29 আদেষ্টার মস্তিষ্ক বিকৃতির নোটিশ ব্যাংক পেলে 30 চেকের অর্থ প্রদানে বা আমানতকারীর হিসাব থেকে কোনো টাকা প্রদানে ব্যাংক আদালত কর্তৃক নিষেধাজ্ঞামূলক কোনো বিজ্ঞপ্তি পেলে 31 গ্রাহকের চেক হারানো গিয়েছে এই মর্মে ব্যাংক জ্ঞাত হলে 32 চেকের ধারকের সত্ত্বে কোনো ত্রুটি আছে বলে ব্যাংক পরিষ্কার বুঝতে পারলে 33 অন্য ব্যাংকের বা শাখার চেক উপস্থাপিত হলে তারা উপরোক্ত এক বা একাধিক কারণে ব্যাংক চেকের অমর্যাদা করতে পারে। এছাড়াও ব্যাংক যদি কোনো কারণে চেকের উপস্থাপক সম্পর্কে বা উত্থাপিত চেক সম্পর্কে সন্দেহমুক্ত হতে না পারে তবে সেই ক্ষেত্রেও চেকের অর্থ প্রদানে বিরত থাকতে পারে। অষ্টম অধ্যায় সমাপ্ত। অষ্টম অধ্যায় দ্বিতীয় অংশ সমাপ্ত। 216 পর্যন্ত সমাপ্ত।